السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين امرا آلوچنا کرچلام شرک نیه شرک نشوئے جانین بشال گناہ امون گناہ جے بنا توبتے اللہ تعالی خواما کربننا قیامتے ماف کربننا সেই শিরিক কিভাবে ঘটছে? এক তো অজ্ঞতার অন্ধকারে আমরা অনেক শিরিক করে থাকি, বড় বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষও কি করে, শিরিক করে থাকে। আর বিভিন্ন অস্বাভাবিকতা কারণে তারা বিশ্বাস করে, কুসংস্কারকে বিশ্বাস করে, অবিশ্বাসকেও বিশ্বাস করে, ফলে শিক্ষিতরাও জ্ঞানী হয়ে অজ্ঞানতার পরিচয় দিয়ে শিরিক করে। আজকে অন্যভাবে একটু ভেবে দেখব, শয়তান, শয়তান বলে একটা জিনিস আছে, সেই শয়তান মানুষকে ভ্রষ্ট করে এবং ভ্রষ্ট করার জন্য সে পণ করেছে, আল্লাহর কাছে বর নিয়েছে। আমরা বর নেওয়া বলি, আল্লাহর কাছে সে চেয়ে নিয়েছে যে আমি তোমার বান্দাদেরকে ভ্রষ্ট করব। তো সেই শয়তান আমাদের মনে লেগে আমাদেরকে ভ্রষ্ট করার চেষ্টা সবসময় লেগে আছে। আদুবুম মুবিন প্রকাশ্য যে শত্রু, যদিও আমরা প্রকাশ্যে দেখতে পাই না, বুঝতে পারি না, কিন্তু যখনই শরীয়ত বিরোধী, যখনই দিন বিরোধী, যখনই তৌহিদ বিরোধী কিছু ওয়াসওয়াসা মনের ভিতরে আসে, তখন কি জানতে হবে? আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু সব মানুষ তো আর বুঝতে পারে না, সেই জ্ঞানটাও থাকা দরকার যে এটা শয়তানের ওয়াসওয়াসা, নচেত আমরা ওই ফেঁসে যাই শয়তানের চক্রান্তে। ভূতুরে পরিবেশ, বিশেষ করে ভূত মানে যারা, ভূত ভূত বলে কিছু আছে? ভূত বলে আছে, কেন নেই? ভূত বলে জিনিস আছে, ভূত যাকে আমরা বলি সেটা আসলে জিন, সেটা জিন। এবারে ওরা ভূত বলে, আমরাও ভূত বলি, কিন্তু আসলে সেটা কি? জিন, মানে খারাপ জিন বা শয়তান জিন, যারা মানুষের পেছনে লেগে মানুষকে কষ্ট দেয়। সেই পরিবেশে থেকে মানুষের মন ভয়াতুর হয়ে থাকে, আর সেই ভয়াতুর জমিতে শিরকের আড্ডা গড়ে ওঠে। তো ওয়াইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, ওয়াইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। জিন বিশ্বাস করে, জিনের পূজা করে, জিনকে মানে, জিনের কাছে সাহায্য প্রার্থনা করে, ইত্যাদি ইত্যাদি। তো যত ভয় করে ওদের ভয় তত বেড়ে যায়। এই জন্য দেখবেন যে ভয়াতুর মন, ভয়ার্ত মন, যে ভয়ুক তাকে বেশি ভয় লাগে, তাই না? আমরা এমনিতেই বলি হ্যাঁ এত ভয় তো, আর যার ভয় নেই সে তো কাঁচা কবর খুলেও কবরে ঢোকে, তাই না? আর যার ভয় আছে সে তো কবরস্থানের কাজ দিয়েই যাবে না, তাই না? তো এইরকম কিছু মন আছে যে মনে ভয় থাকে, ভুতুড়ে মন। তো তার মনে সব থেকে শিরকের আগাছা বেশি জন্মে। এই পরিবেশে জাদুকে কারামত মনে করা হয়। জাদু দেখালো সর্বনাশ, বিশাল বুজুর্গ, সর্বনাশ। এক ভাই আমাকে বলছে, মাঝমাতি আছে, বলছে হুজুর আমি গেলাম, দিয়ে আমার পকেটে কটা কাছে বলে দিল, ঠিক আমি গুনে দেখলাম অতগুলি টাকা, কি করে হয় এটা? আমরা কি করে হয়, এটা হতেই পারে না, হতেই পারে না। আর একজন এলে তাকে জিজ্ঞেস করতে, প্রত্যেকের পকেটে কি বলতো কত টাকা আছে, আপনার পকেটে হয়তো মিলে গেছে, হয়তো বা মিলে গেছে, কিন্তু জালালের মিলল, হেলালের মিলবে না বিলালের মিলবে, সবারই মিলবে? যে সবারই মিলে যায় তাহলে হ্যাঁ ঠিক আছে, এরকম নয়। কিন্তু বাই চান্স একটা লেগে গেল, অনেক পাখি উঠছে, একটা তীর মেরে দিলাম, বাস লেগে গেল একটাকে, তখন আমি আমি কি বীর সত্যপক্ষে, আমি কি তীর মারার বীর হতে পারবো? কিন্তু অনেকে মনে করে যে এরকম হয়, অনেক সময় কাকতালীয় ভাবে হয়। কাকতালীয় কাকে বলে? ওই তাল গাছে তাল পেকে আছে, আর আমরা অনেক সময় পাড়া গ্রামে দেখবেন ওই তাল পাওয়ার জন্য কি করি, অপেক্ষা করি, তাই না? ঝাং খরাং করে শব্দ হলেই তখন ছুটদের ছুট। তো ওই সময় আমরা অপেক্ষা করি, কামনা করি যে তালটা পড়বে, এমন সময় একটা কাক ওইদিকে পার হয়ে গেল, যেমনি তাল গাছের পাশ দিয়ে পার হয়ে গেছে তালটা পড়েছে, বুঝে দেখলে কাকের ঝাপটাতে তালটা পড়লো। কিন্তু ওই কাকের সঙ্গে তালের কোনো এ আছে, মানে যোগসাজশ আছে, কোনো মিল আছে? কোনো মিল বন্ধন নেই, অথচ আমরা মনে করি কাকের কারণে তালটা পড়লো, এই জন্য বলে কাকতালীয় ভাবে। আসলে কাক কারণ নয় তাল পড়ার, কিন্তু তালটা ওই সময়ে পড়লো বাই চান্স, মানে ওই সময়ে হয়ে গেছে। তো কাকতালীয় ভাবে ঝড়ে কাক মরে ফকির সাহেবের কেরামতি বাড়ে, এইসব অনেক হয়ে থাকে। তো এরা কিন্তু কোনো মতে ওই শয়তানি ওয়াসওয়াসাকে বুঝতে পারে না। শয়তানি ওয়াসওয়াসা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি পুনরুক্ত করতে চাই না, তো খালি স্মরণ করে দিতে চাই। বাসানন্দা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম শিরিক কোন নবীর জন্মে, এ কোন নবীর আমলে শৈরি হয়, তৈরি হয় বা আসে? শিরিক প্রথম কখন শুরু হয়? কোন নবীর আমলে? নূহ নবীর আমলে। কিভাবে হয়, কোথেকে হয়? ভালো লোকদেরকে নিয়ে অতিরঞ্জন করা শুরু করে, ব্যাস তাই হলো। কিন্তু কোথেকে, কোন জায়গা থেকে হয়? তাদের যে অতিরঞ্জনটা হলো, সে অতিরঞ্জনটা কোথা থেকে শুরু হলো? তাদের কবর থেকে, তাই না? যখন তারা কবর জিয়ারত করতে গেল, তখন শয়তান ওয়াসওয়াসা দিল। এবার কি করে জানলাম? এটা তো আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সেটা ওহির খবর যে শয়তান ওয়াসওয়াসা দিল। আমরা তো জানতে পারি না যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল কিনা। শয়তান ওয়াসওয়াসা দিল যে দেখো, এ মানে এদের এই যে কবর জিয়ারত করতে আসছো এখানে, যেমন আমরা মনে করি অনেকে এখানে দোয়া কবুল হয়, এখানে নাম ইবাদত করলে ভালো, ইবাদতে মন বসে, এদেরকে স্মরণ হয়, ভালো লোককে স্মরণ করলে ভালো ফল হয়, এই জন্য আমরা অনেক সময় ভালো লোকদেরকে স্মরণ করি। তো এখানে বারবার জিয়ারত করতে আসছো, দরকার কি? এদের মূর্তি বানিয়ে তোমাদের মজলিসে রেখে নাও, তোমাদের বৈঠকখানা যেখানে ওঠা বসা হয় রেখে নাও, তাদেরকে দেখবে আর আল্লাহর ইবাদত করবে। এই ওয়াসওয়াসা যখন মনের ভেতরে এলো, শুরু হয়ে গেল, তাই না? শুরু হয়ে গেল মূর্তি শুরু হয়ে গেল, তার তখনও পূজা হয়নি। পরবর্তী প্রজন্মের লোকেরা, ওদের মনে ওয়াসওয়াসা দিল শয়তান, দেখে মূর্তিগুলো এমনি নেই, এদেরকে এইভাবে এইভাবে করতে হয়, এদেরকে প্রণাম করতে হয়, এদেরকে সালাম যাকে বলি আমরা করতে হয়, এদেরকে সিজদা করতে হয়, ইত্যাদি শুরু হয়ে গেল কি মূর্তি পূজা। কার ওয়াসওয়াসাতে? শয়তানি ওয়াসওয়াসাতে। শয়তানি ওয়াসওয়াসা কিন্তু সত্য, আমরা বুঝতে পারি চাই না পারি। তো এইভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়। আমরা জাদুকে কারামত মনে করি, তেরেসমাথি কর্মকাণ্ডকেও আমরা মোজেজা মনে করি। তেরেসমাথি কাণ্ড কেমন? আপনি এক জায়গায় গেলেন, একজনের বুজুর্গের বাড়ি গেলেন, সেখানে আপনি পানি খেতে চাইলেন, আপনি পানি এনে দিলেন গ্লাস, তো হুজুর লাঠিটা ডুবিয়ে দিলেন ওই গ্লাসে আর পান করলেন, তো একেবারে চিনির মতো শরবত, চিনি মানে চিনি ঘোলা শরবত। আপনি ভাবলেন সুবহান আল্লাহ, সুবহান তেরি কুদরত, লাঠি কে আন্দার শরবত। আপনি শুনে লাঠির এত পাওয়ার যে লাঠি এইভাবে ডোবাতেই কি হয়ে গেল, শরবত হয়ে গেল। আপনি ভেবেও দেখলেন না যে এটা কিভাবে হতে পারে। আপনি হুজুরের বাড়ি গেলেন, বেল মেরে তারপরে সেই কাঁচ দিয়ে, যে কাঁচ লাগানো থাকে না, দিয়ে বলছে কোথা বাড়ি, অমুক যায় কোথায়, কি নাম, যে হিলাল, কি হয়েছে, আমার খুব উড়ো জ্বর আসছে, আমি একবার হুজুরের সঙ্গে কথা বলবো। আমি ঠিক আছে, এসো, দরজা খুলে দিল, এসো হেলাল, তোমার অমক যা অনেক গ্রামে বাড়ি, তোমার উড়ো জ্বর আসছে, এসো এসো। আর হেলাল তখন ছুটে গিয়ে বুড়ো আঙ্গুল চুষবে না, চুষবে না, বুড়ো আঙ্গুল চুষবে, সেজদা করবে, সুবহান আল্লাহ, আসতেই আমার মনের খবর, আমার গ্রামের খবর, আমার নাম সব জেনে ফেললো। কিন্তু হেলাল এটা ভেবেও দেখলো না যে কিভাবে এটা সম্ভব, কি না জানতে পারে কিভাবে। আপনি তো হেলাল তখন জানে না যে ওর মধ্যে মাইক্রোফোন আছে, কি করো, হ্যাঁ এসব, যেমন আমরা সৌদি আরবে দেখি গেটের সামনে মাইক্রোফোন আছে, ভিতরে খবর নেয় কে ইত্যাদি, তো এগুলো ভেবে দেখেও না। শয়তান তখন সঙ্গে সঙ্গে ওয়াসওয়াসা দেয়, দেখ কত বড় বুজুর্গ, তোর নাম বলে দিল, তোর ঠিকানাও বলে দিল, আর তোর রোগও বলে দিল, তাহলে এত বড় বুজুর্গ তুই পাবি কোথা, এর কাছে যা, এর কাছে শিফা আছে, এর কাছে ওষুধ আছে। অতিপ্রাকৃত বিষয় মাত্রকেই তারা মহিমা মনে করে, যখনই অস্বাভাবিক কিছু দেখে আর বাস, না রে কোনো মাহাত্ম্য আছে। আমার এক আত্মীয়, তার গুরু আছে, তো গুরু সামনে যাচ্ছে, হঠাৎ করে গুরুকে দেখতে পায় না, কোথায় গেল, একটু পরে দেখছে ওই চলে গেছে বাজারের ধারে। তখন ও ভাবছে কি সর্বনাশী, বিশাল এ মানে বিশাল মানুষ, যে এই কিছু নিমেষের মধ্যেই সে পার হয়ে গেল কোথায়, বাস, হয়তো বা সে খেয়াল করে নিয়ে হনহন করে হেঁটে গেছে, কিন্তু এ ভাবছে কি যে নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক ব্যাপার আছে যার জোরে এই লোকটা এত তাড়াতাড়ি হেঁটে চলে গেল। আর অনেক সময় আমরা এই বানানো গল্প শুনি যে অমুক বাবা, অমুক বাবা অমুক জায়গায় থাকে, জঙ্গলে থাকতো, তো সে বাঘের পিঠে চড়ে বন্ধুকে দেখা করতে এসেছিল, দুই বুজুর্গ, এ দেখলো বাঘের পিঠে আসছে, ও করলো কি নিজের বাউন্ডারির প্রাচীরে বসে বলে পাঁচিল চল বন্ধুকে দেখা করে আসি, পাঁচিল চলে গেল, পাঁচিল বুঝেন তো, ওই যে পাঁচিল ঘরের পাঁচিল হয়, পাঁচিলের উপরে চেপে ঘোড়ার মতো চেপে বন্ধুকে দেখা করে এলো। তো এগুলো মানলেই হলো, মানলেই হলো। তারপরে অনেক সময় শয়তান নিজে মানুষ সেজে, মরা মানুষ সেজে আপনাকে দেখা দিল, অনেক সময় ধবকা বলি আমরা, ধবকা শাবাহ বলা হয়। একটা মানুষ দেখলেন, দেখে ভাবলেন কি যে মানুষটা মারা গেছে সেই মানুষটা, আরে তাহলে তো খুব বুজুর্গ মানুষ। এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে কি করে, ভ্রষ্ট করে। মানুষ কিন্তু ভেবেও দেখে না, কচি বাঁশ থেকে পানি পড়ছে, এ পানি পড়ছে নিশ্চয়ই পানি পড়ার কোনো কারণ আছে, কেন পড়ছে? তখন কেউ বলছে অমুক বাবার চোখের জল, কিংবা কেউ বলছে জমজমের পানি, কেউ কত রকম, একবার হলো না কত বছর আগে, আল্লাহ আকবার। ভেবেও দেখছে না যে এটা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কিনা, এটা স্বাভাবিক না অস্বাভাবিক। কোন জায়গায় ঝর্ণা থেকে পানি বেরোচ্ছে, ঝর্ণা যে কোনো জায়গায় ঝরতে পারে, সৌদি আরবে দেখেছেন কোন কোন জায়গায় মরুভূমির মাঝে পাহাড়ের নিচে কেমন পানি উঠছে, আবার সেখানে তেলেপিয়া মাছও রয়েছে, তাই না? তো থাকবে, এই সমস্যা কি আছে? পাহাড় তো, পাহাড়ের গোড়া থেকে পানি ঝরবে, ঝর্ণা ব্যাপার আছেই, সারা পৃথিবীতে এরকম আছে। আর তুমি ভাবলে এলাকায় ছিল না, হঠাৎ করে ঝর্ণা জেগেছে, তখন নিশ্চয়ই এটা অমুক বুজুর্গের কাণ্ডখানা। বলছে কি যে বন্ধুর সাথে দেখা করতে এসেছে, বন্ধু বলে মাগরিবের সময় হয়ে গেছে, তোমার উজু আছে? বলছে হ্যাঁ আমার উজু আছে, তুমি উজু করে এসে যাও। বলে পানি কোথায়? বলছে ওইখানে আছে। গিয়ে বলছে কোথায় পানি? কোথাও পানি নেই। গিয়ে পায়ে করে লাথি মারলো, তখন থেকে পানি বেরোতে লাগলো, বুঝতে পারছেন? সেখানে আমি নিজে গেছি, দেখি যে হ্যাঁ পানি ওখানে রয়েছে। আল্লাহ, মানুষ এসে বোতলে করে 10 টাকা 20 টাকা দিয়ে পানি নিচ্ছে, কাদা ভরছে, পাবে কোথাও তো পানি, বুঝতে পারছেন? তারপরে নিচে দিকে গেলাম, অনেক ঝর্ণা, ওই ঝর্ণা থেকে মাঠে চাষ হচ্ছে, আর ওখানে ওখানে কুমো খুঁড়ে বলছে জমজমের পানি, বাস বিশ্বাস করলেই হলো। ঘুরতে ঘুরতে দেখছি তো বুড়ি বুড়ি বুড়ি ছুড়ি সব সেই ঘাসের ফুল তুলছে, ঘাসের ফুল, আপনাকে বারবার বলেছি এইভাবে দিলে ঘুরতে লাগে। আমরা খেলা করেছি কত সময় পায়খানা করতে গিয়ে জঙ্গলে, এ ছিঁড়ে খেলা করেছি ঘুরে ঘুরে ঘুরে ঘুরে, এ বুঝি যে ঘাস, এই ঘাস কি করবো, এটা আমাদের তাবিজ হবে, তাবিজ তাবিজ হবে, হ্যাঁ কি ব্যাপার? তো বলছি এটা দাতা সাহেবের দাড়ি, এখানে উনি দাঁড়িয়ে আঁচড়াতেন, সে পড়ে গেছে, তারপরে ঘাস থেকে বের হয়, দেখবে এর কাণ্ডকারখানা দেখবেন, দেখালো। আমি মনে মনে বলছি যে এখানে তো বলার কিছু নেই, এখানে বলবে ওহাবি চলে এসছে এখানে, ঠিক আছে তোমার দাতা সাহেবের দাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে তাবিজ বানাও, এটা শিরিক হবে না? এটুকু শিরিক নয়, তোমার শিরিক কাকে বলে? কেমন ধারণা, কেমন বিশ্বাস! মনে সবসময় শয়তান তাদের কি দেয়? ওয়াসওয়াসা দেয়। অস্বাভাবিক কোন শব্দ শোনা যাচ্ছে, ব্যাস হয়ে গেল, এখান থেকে শব্দ আসছে গো, এখানে কিছু একটা আছে। তারপর অস্বাভাবিক হাত পা বা মুখের শিশুকে অলৌকিক শিশু ধারণা করা হয়। একটা শিশু জন্ম নিয়েছে, তার লেজ লেজ আছে, শুরু হয়ে গেল। একটা শিশু জন্ম নিয়েছে, তার খতনা নেই, একই বলে খতনা করা দরকার নেই, তার বলে খতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে লোকেরা জানে যে খতনা দেওয়া অবস্থায় জন্ম হয়েছে, না এসব মানে ভুল কথা, এসব কথা ভুল কথা, বরং তার খতনা করা হয়েছিল। যাই হোক, তো যদি কোনো ছেলে খতনা অবস্থায়, মানে ওই যে যে চামড়াটা কাটতে হয় সেই চামড়াটা ছোট হিসাবে তার কাটার দরকার না পড়ে, তো কি তাতে কি হলো যে সেই ছেলেটা বুজুর্গ? সেই ছেলেটা অনেক সময় দেখা যায় যে মুসলমানও হয় না, তাই না? মুসলমানও হয় না, কিন্তু আমরা মনে করি বিশাল কিছু হবে বা বিশাল কিছু বটে। তো এইভাবে আমরা প্রায় অনেক জিনিসকে শুভাশুভ জ্ঞান করি। অস্বাভাবিক গাছ বা পাথরের দৈব ধারণা ধারণা করা, একটা গাছের ডাল এইভাবে হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে? আল্লাহ শব্দ লেখা হচ্ছে, আরে সর্বনাশ! গোস্ত কাটতে কাটতে দেখলেন একবারে আল্লাহ শব্দ, এইভাবে মেঘ এমন ভাবে হয়েছে, ওখানে আল্লাহ লেখা আছে, বাস হয়ে গেল। এইসব ভুতুরে মন, শয়তানি মন, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, দেখ কোনো নিশ্চয়ই কোনো টমেটো, টমেটো কাটেন দেখবেন অনেক সময় দেখা যাবে আল্লাহ শব্দ পরিষ্কার, আল্লাহ শব্দ লেখা আছে, কোনো সময় মহাম্বন থাকে, অনেক সময় শিশু জন্ম হয় শিশুর গায়ে লেখা থাকে কোন আল্লাহর শব্দ লেখা থাকে, কপালে যদি শিশুর লেখা থাকে, একটা মাছ ধরা পড়লো সেখানে মাছের গায়ে কি লেখা আছে? আল্লাহ লেখা আছে। তাহলে মাছটাকে পুজো করতে হবে নাকি বাচ্চাটাকে পুজো করতে হবে? অস্বাভাবিক কিছু হলেই যে সেটা বিশাল কিছু তা নয়, কিন্তু এরা মনে করে, বড় বড় শিক্ষিত মানুষ, বিশাল বিশাল শিক্ষিত মানুষ, তারা কি জ্ঞানে তাদের সেই পূজা শুরু করে দেয়, আল্লাহুল মুস্তাআন। তো অনেক সময়ে কোনো অসাধারণ ঘটনাকে এই মহিমা রূপে বিশ্বাস করতে তাদের বাধা আসে না। কোনো গাছের নিচে বা পোড়ো বাড়িতে অস্বাভাবিক কিছু দেখলে, শুনলে বা শুঁকলে অমনি সেখানে লাতা দেওয়া, ধূপ দেওয়া, বাতি দেওয়া, ঘোড়া দেওয়া, হাতি দেওয়া শুরু হয়ে যায়, তাই না? সেখানটা দেখবেন হয়ে গেল, সে জায়গাটা খুব পবিত্র হয়ে গেল, এবার সেখানে মানসিক আসতে লাগলো ইত্যাদি ইত্যাদি। তারপর অমক অলি সাহেব নদীর বাঁধ, নদীর বাঁধ আমাদের ভাঙবে না গো, আমাদের নদীর বাঁধ ভাঙে না কেন? না, এইদিকে অমক সাহেব লাঠি হাতে পার হয়ে গেছেন, নদী কোনোদিন ভাঙবে না, লেন মজা, এই তো ভারী মুশকিল। এই যে বিশ্বাস করাটা, এটা কি শিরিক নয়? তাহলে যদি শিরিক যদি না হয় তাহলে আর শিরিক কাকে বলে? আর তার মানে যদি তাই হয় যে লোকটা একসময় লাঠি হাতে বাঁধ পার হয়েছে, বাঁধ ভাঙে না, মানলাম ভাঙে না, কিন্তু ওটাও কাকতালীয়, ওটাও কাকতালীয়, যে মানলাম যে ভাঙে না, তার মানে কি তাকে গিয়ে সিজদা করতে হবে না তাকে, তার নামে নজর মানতে হবে? সে এখন বেঁচে নেই, তার কবরকে কি করতে হবে, পুজো করতে হবে? না, কোনো মতেই না। সুতরাং যদি কোনো বুজুর্গের কবরে আলো দেখা গেল, দেখা গেল আলো বেরোচ্ছে, তাই না, তো তাহলে তার মানে এই নয় যে সকলে তার কবরে সিজদা করো, তার নামে নজর মানো, ইত্যাদি। বুজুর্গের কবর, কেননা কবরের আগুনও তো বের হয়, তাই না? হ্যাঁ বাদশাহ, কবর থেকে যে মাঝে মাঝে আলো দেখা যায়, আগুন দেখা যায়, এটা কি হতে পারে? গ্যাস জাতীয় আলে আর আলো ইত্যাদি হতে পারে। যারা জ্ঞানী মানুষ তারা ঠিক বুঝে নেবে, আর যারা যাদের জ্ঞান নেই, শয়তানি ওয়াসওয়াসা এসে থাক, ওখানে আলো জ্বলছে, ওখানে বিশাল কিছু নূর হতে পারে, ওখানকার অমুক বুজুর্গের কবর। আর যদি খারাপ লোকের কবর হয় তখন বলবি জাহান্নামের আগুন, তাই না? জাহান্নামের আগুন জ্বলছে, আল্লাহ মুস্তাহান। এসব শয়তানি ওয়াসওয়াসা। এই শ্রেণীর আখড়া তো এক একটা বড় অর্থকরী প্রতিষ্ঠান, বসে বসে খাদিম হয়ে পেট চলে, অর্থ সঞ্চয় হয়, আর সরল সাধারণ লোক সেই ব্যবসায় সহযোগিতা করে, তারাও যেন মনস্কাম পূরণ করার সঠিক স্থান খুঁজে পায়। হঠাৎ করে ভাববেন জায়গাতে বাঁশ কোত্থেকে এলো, বাঁশ কোত্থেকে এলো, জানো না অমুক বুজুর্গ মারা গেছে, তার লাঠি ছিল, সেই লাঠি থেকেই বাঁশ ঝাড়টা হয়েছে। আরে লাঠি থেকে বাঁশ ঝাড়ার কথা, আমাদের এলাকায় এক জায়গা আছে যেখানে বলা হয়েছে অমুক হুজুর ছিলেন যিনি জীব ছিলতেন বাঁশের ছিলকাতে, বুঝেন? জীব ছিলে দেখেছেন তো, জীব ছিলে, আমার মনে হয় বাঙালিরাই ছিলে জীব, হ্যাঁ, এই জন্যে অ্যালুমিনিয়াম, তারপর আরও সব জীব ছিলা বাজারে, প্লাস্টিকের জীব ছিলা পাওয়া যায় কিনতে, তাই না? তো আমাদের সাধারণত পাড়া গ্রামে ওই বাঁশের কঞ্চিকে এইভাবে ফেরে দিয়ে ওই কি বলে জীব ছিলা তৈরি করে, এমনি সকালবেলায় মুখ ধোয়ার সময় জীব ছিলে। অমক হুজুর জীব ছিলেছেন সেই বাঁশ থেকে, সেই ছিলকা থেকে এই বাঁশের ঝাড়, আর শুরু হয়ে গেল সেই বাঁশের তাজিম, মাসের তাজিম শুরু হয়ে গেল। এখনো পর্যন্ত যাবেন সেখানে ওরস হয়, সেখানে মেলা হয়, করবেনটা কি বলুন তো, লাঠি পীর, ঘোড়া পীর, কত রকমের তেনা পীর, আর কত রকমের পীর হয়ে যায়, আর তাদের পূজা শুরু হয়ে যায় নানা আয়োজনের মাঝে, ধীরে ধীরে সেই জায়গায় সাইনবোর্ড লাগে ইত্যাদি ইত্যাদি। অনেক সময়ে মানুষ বোঝে না, ভেতরকার খবর নেয় না, হ্যাঁ গো হতে পারে, হতে পারে, অসম্ভব কি আছে, বিশ্বাস করে নেয়। ছোটবেলাতে বহু শিশু জঙ্গলের গাছে আম খেতে যায়, যখন ছোট ছোট খুশি আম হয় না, তখন ছেলেরা ওইভাবে ঢেলা মেরে আম পেড়ে খায়, তা ওই সময় কেউ চাকু সঙ্গে করে নিয়ে যায়, আর অনেকে দাঁতে করে কামড়ে খায়, তাই না? তো জঙ্গলের ভিতরে এক জায়গায় নতুন ব্লেড পড়ে আছে, এ ভাবলো এই আম গাছের গোড়াতে জঙ্গলের ভিতরে, আম গাছ মানে নিচে ফাঁকা জায়গা না, বড় বড় গাছ কি বলছো, বড় ছোট গাছ আছে, ঝোড় হয়ে আছে, তো সেখানে আম কুড়ুতে কুড়ুতে নতুন ব্লেড কুড়িয়ে পেয়েছে। আর কি যে খুশি বাদশাহ নামদারের, যে এত সুন্দর ব্লেড পেলাম আর আম খাওয়ার সময়ে, এ তো খোঁড়া হয়ে ঘোড়া, খোঁড়া হয়ে যেন ঘোড়া পাওয়া, হ্যাঁ কি খুশি। আর বাদশাহ খেতে লাগলো আমটা কেটে কেটে, বাদশাহ বুঝেও দেখলো না, একটু ভেবেও দেখলো না যে নতুন ব্লেডটা কেন এখানে এলো। বাদশাহ নামদার কি হতে পারে ব্লেডটা, পড়ে গেছে, ব্লেড হয়তো অনেকগুলো নিয়ে যাচ্ছিল, একটা পড়ে গেছে, পাখি ব্লেড নিয়ে এসেছে, ব্লেড বুঝলেন তো, ব্লেড তো পাখি কেতে ব্লেড নিয়ে আসবে, হ্যাঁ। বাসা নান্দার যদি চশমা লাগাতে, চশমা নিয়ে একটু একদিক ওদিক ঘুরে দেখবেন সেখানে চুল পড়ে আছে ছোট ছোট, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, তো সেখানে ওই ব্লেড পেয়ে সে বিশাল খুশি হয়, অথচ সে খেয়ালও করে না যে এখানে এসে কে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করে ব্লেড সহ ফেলে গেছে। বুঝতে পারছেন? আর সে ছেলে আমরা আরামসে আম কেটে খাচ্ছে, এ যেন কি পেল, আকাশের চাঁদ পেল, আম খাওয়ার সময়ে আম কাটার যন্ত্র পেল। আল্লাহ মুস্তাফা এইভাবে না বুঝে মানুষ অনেক সময়ে এমন ভাবে যে আমি কি না পেয়ে গেলাম, কি একটা মানে আধ্যাত্মিক পেয়ে গেলাম, কি একটা মিরাকল পেয়ে গেলাম, কি একটা অস্বাভাবিক ঘটনা বা মুজেজা যাকে বলা হয়, মুজেজা পেয়ে গেলাম, কারামত পেয়ে গেলাম ইত্যাদি বিশ্বাস করে মানুষ নিজের ইমান নষ্ট করে দেয়। আমি একটা গল্প আপনাদেরকে বারবার বলেছি, জানি না সেটা আর বলবো কিনা, আর এটা বলেই আমি শেষ করে দেব। সেই পানওয়ালার গল্প মনে আছে, সংক্ষেপে পানওয়ালার গল্প, আর আল্লামা শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহি মাজার হওয়ার গল্প মনে আছে না? আবার বলতে হবে? সংক্ষেপে বলছি, ওই যে পানওয়ালা সকালবেলায় পান ঝুরি করে নিয়ে যাচ্ছিল, দিয়ে রাস্তায় মানে হাট যাওয়ার আগে রাস্তায় একটা বড় গাছ আছে, বট গাছ মনে করেন, তো সেই গাছের নিচে ভাবলো যে একটু জিরিয়ে নিয়ে পানগুলো ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে হাটে গিয়ে তুলব। দিয়ে ঝুড়িটাকে তোলার সময় এক গোচ পান ঝুড়ি থেকে পড়ে যায়, আবার পানগুলো ওই বালি থেকে ধুলো বালি থেকে গুছিয়ে গুছিয়ে নিচ্ছে, তো শেষকালে দু চারটা পান যখন তুলতে যাচ্ছে তো দেখছে নিচে শিয়ালের গু লেগে আছে, শিয়ালের গু আছে। তো ভাবলো শিয়ালের গুয়ালা পান আমার লোকদেরকে বিক্রি করবো, মাশাল্লাহ ভালো ইমানদার লোক, লোকদেরকে ঠকাবে না, তো শিয়ালের গু লাগা পান বিক্রি করবো, থাক। তিন চারটা পান পড়ে থাকলো, বাকি পান তুলে নিয়ে হাটে গেল, ফিরে এসে দেখছে সেখানে আলু পড়ে আছে, সেখানে বেগুন পড়ে আছে, সেখানে পয়সা পড়ে আছে, সেখানে পটল পড়ে আছে। একটু অবাক হয়ে গেছে, এগুলো কেন, আমার তো সকালবেলায় পান ফেলে গেছি শিয়ালের গুয়ের ওপরে, তো এগুলো আবার কি করে পড়ল, এই এই উত্তরটা কে দেবে? কে দিল উত্তরটা? শয়তান দিল। দেখ এই হচ্ছে চান্স। আরে পান বিক্রি করে মাথা চুল পেকে গেল, পান বিক্রি করতে করতে মাথা হাট যেতে যেতে এখানে বসে যা, এখানে নিশ্চয়ই কোনো মানে অস্বাভাবিক কর্মকাণ্ড আছে, অসাধারণ কর্মকাণ্ড আছে, এখানে যদি মাজার বানিয়ে বসে যাস তাহলে পরে কি হবে, এইভাবে চাল আলু তোর পয়সা এমনিই আসতে থাকবে। দেখেছেন রাস্তার ধারে ধারে কত মাজার, কেভাবে ঝনঝন ঝনঝন করে পয়সা পড়ে। আল্লাহর মস্তান, এই যে শয়তানি ওয়াসওয়াসা হলো, ব্যাপারটা যে কি সেটা আর বুঝে দেখবো না ব্লেড পাওয়ার মতো, যে কেন ব্লেডটা এলো। বাস আসলে হয়েছে কি, ওই যে আলুওয়ালা যাচ্ছে দেখলো সকালবেলায় এখানে পান পড়ে আছে, কেন নিশ্চয়ই এখনো শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে নিশ্চয়ই এখানে কোনো মানে কিছু আছে, এখানে চড়ালে, চড়ানো বলে তাই না, একে বলে চড়ানো, এখানে চড়ালে হয়তো লাভটা বেশি হবে, তো পানওয়ালা পান চড়িয়েছে তো আমিও আলু চড়িয়ে দিই, ও দু তিনটে আলু ফেলেছে, বেগুনওয়ালাও তাই করেছে, পয়সাওয়ালা যে হাট করতে যাচ্ছে সেও ওই ভেবে বা তার শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ওইভাবে ফেলা করিয়েছে, কিন্তু ও বেচারিয়ে বুঝতে পারেনি যে এই ঘটনা ঘটে। যাই হোক, ওর মাথায় যখন এলো, দিমাগে যখন এলো, তখন ভাবলো তাহলে এখানটা ঘিরে দেওয়া দরকার, সঙ্গে সঙ্গে সকালবেলাতে রাজমিস্ত্রি ডেকে নিয়ে এসে সিমেন্ট ইট দিয়ে ওখানটা ঘিরে দিল। দিয়ে হ্যাঁ ওই মানে যখনই হাট ওইভাবেই পড়তে থাকলো যেভাবে পড়েছিল প্রথমে, তো ভাবলো যে একটা নাম দিলে তো ভালো হয়, নামটা কি দেবো, তো লোকটা ভাবলো শিয়ালের গু থেকে যখন আমার এই মাজারটা হয়েছে, তখন আল্লামা শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার বলে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিল। আর তারপর থেকে কি হলো, হ্যাঁ শিয়াল গাজী, তারপরে শুরু হয়ে গেল সেখানে বিল্ডিং হলো, আস্তে আস্তে বিল্ডিং হতে লাগলো, বার্ষিক মেলা হতে লাগলো, ওরস অনুষ্ঠান হতে লাগলো, নজর নিয়াজ সিলামি উপঢৌকন সহ আরো কত কিসের অর্থ আমদানি হতে লাগলো, সরকারি সহযোগিতাও আসতে লাগলো। আর সরকারি সহযোগিতা আসবে না কেন, সরকার তাতে কি পায়, ট্যাক্স পায়, সরকারি ওইসব মেলা থেকে ট্যাক্স পায়, সরকারের লাভও আছে, সুতরাং অর্থ ব্যয়ের একটা উৎস হয়ে গেল। আপনারা দেখবেন নিশ্চয়ই যারা শয়তানি সহযোগিতায় শিরকে রাগ আখরা সমৃদ্ধি লাভ করে, সরল মুসলিম তারই আকর্ষণে ফেঁসে গিয়ে মুশরিক হয়ে যায়, আসলে শয়তান তার বিজ্ঞাপক, তার জন্য কারামাত সৃষ্টি করা হচ্ছে তারই কাজ। আল্লাহর তকদির অনুযায়ী কিছু লোকের আশা পূরণ হয় সেখানে, ফলে ঝড়ে কাক মরে আর আল্লামা শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহির কারামত বাড়ে। ওখানে তো কেউ নেই, কিন্তু ওই যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ওখানে যায়, কারো ছেলে হয় নাই, শিয়াল গাজীর মাজারে যা তোর ছেলে হবে, চলে গেল, কারো হয়তো হয়ে গেল, সবারই কি হয় নাকি, কারো কারো হলো তো বাস হয়ে গেল, সেখান থেকে প্রচার হতে লাগলো। শয়তান হয়তো বুড়ির আকারে এসে বললো, মা অমুক মাজারে যা, ওখানে গেলে পরে তোর ছেলে অনেক দিন ছেলে হচ্ছে না, তো অমুক মাজারে যা, ডাক্তারখানা না গিয়ে মাজারে চলে যায়, ওখানে মানসিক করে আসে, মানত মেনে আসে, সন্তান হয় বা না হয় শিরিক করে আসে, রোগ ভালো হচ্ছে না, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি বহু চিকিৎসা করিয়েছে কিন্তু রোগ ভালো হয় না, কেউ ফুস করে বলে দিল যা শিয়ালগাজির মাজারে যা, কারো ব্যবসায় নোকসান আর নোকসান হচ্ছে, বলছে ও শিয়ালগাজির মাজারে মানত মান তাহলে দেখবি ব্যবসায় লাভ হবে, কারো মামলা চলছে মামলায় জিততে হবে বলে মাজারে যা কি হবে তোর লাভ হবে। এইভাবে শতভাবে শয়তান মুসলিমকে শিরকে আপতিত করে ছাড়ে। শয়তান অভিশপ্ত হওয়ার সময় আল্লাহর সামনে যে প্রতিজ্ঞা করেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সামনেই সে নিজের প্রতিজ্ঞা করেছিল তাদেরকে পথভ্রষ্ট করবই, তাদেরকে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিনা, যে খাঁটি বান্দা হবে তাকে পারব না, ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, তার আধিপত্য কার উপরে কায়েম হবে, যে তাকে মানবে, যে তাকে বড় বলে জানবে, আর যে তাকে শিরিক তাকে শরীক করে বসাবে আল্লাহর আসনে, বাস তাদের উপরে আধিপত্য। তো সে পণ করেছিল আমি ওদেরকে পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই, আমি তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দেব ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবেই, এবং তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। আপনারা দেখেছেন খাসি ছাড়া থাকে, গরু ছাড়া থাকে, থাকে না গাই ছাড়া থাকে, এগুলো কার নামে ছাড়া হয়, ওই বাবার নামে বা মূর্তির নামে কত ছাড়া হয়, সব শয়তানি ওয়াসওয়াসা, সেই প্রতিজ্ঞা রক্ষা করতে সে বদ্ধপরিকর আছে। আর মহান আল্লাহ বলেছেন, ওমাই ইত্তাখিযিশ শয়তানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যা আর যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, অভিভাবক আমাদের কে, আমাদের ওলি কে, আল্লাহ, আমাদের উকিল কে, আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, অভিভাবক রূপে গ্রহণ করে, নিশ্চয়ই সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর এইভাবে শিরিক করে এবং তওবা না করে যদি মারা যায় আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না, এবং চিরস্থায়ী সে জাহান্নামবাসী হবে আর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং শয়তানি চক্রান্ত বোঝার তৌফিক দেন। আর শয়তানি চক্রান্ত কখন বুঝতে পারবেন, কখন বুঝতে পারবেন, যখন আপনার ইলেম থাকবে, তৌহিদের জ্ঞান থাকলে তবেই আপনি শয়তানের চক্রান্ত বুঝতে পারবেন, নচেত পারবেন না। সুতরাং তৌহিদের জ্ঞান আরোহণ করা, আহরণ করা নিশ্চয়ই আমাদের জন্য অত্যাবশ্যক, আর এই অত্যাবশ্যক জ্ঞান আহরণ করতে যেন আমরা কোনো সময়ে কুণ্ঠাবোধ না করি, কোনো সময়ে গড়িমসি না করি, গয়ঙ্গচ্ছ না করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ইলম তলব করতে পারি। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন ওয়া নাহনু নাআলাম ওয়া নাউযু বিকা ওয়া নাস্তাগফিরুকা লিমা লা নাআলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।